ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا، ربنا يا ربنا. Allah, you are the greatest, nothing can compare to you. Oh Allah, you are the greatest, nothing can compare to you. Oh Allah, you are the greatest, nothing can compare to you. Giving, loving, merciful Lord, all praise is due to you. Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana. Oh my Lord, I raise my hands, supplicating love to you. Oh my Lord, I raise my hands, supplicating love to you. Grant me in the afterlife the glory of seeing you. Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana. Oh, the one who gives and takes, give us all that is good. Oh, the one who gives and takes, give us all that is good. Oh, the one who gives and takes, give us all that is good. Allow us to fulfill our aims and gain reward in all we do. Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana. Allah, I turn to you in my times of need and joy. Oh Allah, I turn to you in my times of need and joy. Truly you know everything, make my worries be no more. Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana, Rabbana ya Rabbana. খোদা তুমি রহম করে লানি কেউ তোমার সমান, হে খোদা তুমি রহম করে লানি কেউ তোমার সমান, হে খোদা তুমি রহম করে লানি কেউ তোমার সমান, ভালোবাসো আমাদেরকে তুমি যে মহিয়ান। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা,